Mo tem mo né, muila ya me, mo mo na ye, mo tem mo né, muila ya me, mo mo na ye, jeriunge tro, mei shalo yo yo me sabe. Mo dei mo ne mue la yang me mo mo na ye mo dei mo ne mue la yang me mo mo na ye ye yu ye cho mei sha lo yo yo re san be ye u ya loan ye wo gwe loan dia di chei kha me nya nge ka le re de phwe ran da re ye u ya loan ye wo gwe loan dia di chei kha me nya nge ka le re de phwe ran da re na da le gwe le se ma pyo ge dai se sa me na da we we le yama ta kha thong ne nya ga ma kwe mong mong na ye mo dei mo ne mue la yang me mong mong na ye ye yu nge cho mei sha lo yo yo re san be ye u ya loan ye bo gwe we loan de ya di chain kha me nya nge ka le re de phwe ran da re ye u ya loan ye bo gwe we loan de ya di chain kha me nya nge ka le re de phwe ran da re na da le gwe me sa ma pyo ge dai se sa me na da we we le aya ma ta kha thong ne nya kwe nyet tha nyu ba lo nya ma ja da ga ma so wan kwe o be be le nyet tha nyu ba lo nya ma ja စကားမဆိုဝံွယ်အိုးပဲတက်လေမြင်မောင်းတပြန်မြောက်ပြန်လေတော့တရားလိုလားကွယ်မြင်မောင်းတပြန်မြောက်ပြန်လေတော့တရားလိုလားကွယ်ကွယ်မလုံးခွေးလာသူမဲ့အာနယ်လိုလားကွယ်မောင်နဲ့သူမေလဲလွမ်းနာမဲ့တင်လဲတွေ့ဆုံမှုရဲ့ထူးတယ်ဆောမဲ့နပူးစာရွာလဲမောင်နဲ့သူမေလဲလွမ်းနာမဲ့တင်လဲတွေ့ဆုံမှုရဲ့ထူးတယ်ဆောမဲ့နပူးစာရွာလဲတွေ့ ตะคาซงเนี่ยญาบากวย ไม่ลงถุยลาดูแม่อาหน่วยลุลากวยมองแน่ดูไม่แลล้วนน่ะแม่ทีเน่ด้วยสมมงเยทูเดสมแม่นบูญญาหยอแลมองแน่ดูไม่แลล้วนน่ะแม่ทีเน่ด้วยสมมงเยทูเดสมแม่นบูญญาหยอแลเทศนาโกธาเมตตาพะแลพะยามาตะคาทุ่งเน่ญาบาเว